أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم فإن زللتم من بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم আল্লাহ ওয়াহী করেন ফাইন জালালতুম তিয়াবামিহুম মাগফুরা দিজ্জানামা হাগ্গু মাগুম কাসালা ইন গোসিনা মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনাত তিয়াবামিহুম গাগাতাং হাগ্গু বাসফুরতাং হাগ্গু এগেমবা হুকুম ফুরতাং আউমা ফাহুগা আল্লাহ গ শারিয়াই আউমা ফাহুগা তিয়াবামিহুম মাগুম কাসালা ইন গোসিনা মা ফাআলামু তিয়াবামিহুম দন্নাশে আমাকারবরুন আল্লাহ আজিজুন হাকীম আমাকারুন আল্লাহ সুবহান ওয়া তাআলাই গাদফাদে ওডিগিম ওয়া হিকমা বিবান্তরাস কানাগে এবহি তিয়াবামি হুম হাগগুমাগুন ইক্কিবামাকু আল্লাহ কানে বেস গেল্লুমেনতে ইয়া আল্লাহ কানে বেস গেল্লুমেনতে গেল্লুম হুরি হাম তিয়াবামি হুন আরে আল্লাহই গাদফাদে ওগিম ওয়া হিকমা বিবান্তরাস কানাগে এবহি ইফাদামি হুন গাদফাদে আযাব কানাগে দেবানে একলাঙ্গে ইবামি হুন গাদফাদে আযাব দেবানে إن الله يقربني هل ينظرون إلا أن يأتيهم الله في ظلل من الغمام والملائكة وقضي الأمر وإلى الله ترجع الأمور هل ينظرون إبامهم انتظار قبقين يتبي الله سبحانه وتعالى ولا تكيك هيا غدن آسوم الداندن هي والملائكة أدي ملائكة بيكالون بس وقضي الأمر إبقتوغ فيسلا ونمي إنقا دانه وإلى الله ترجع الأمور هريها كما نميغن داني هم اكلانغ حضرته ابه قيام الدوس ان نندنگ هي ميون تي بي انتظار کو گن اسلام نو الله سبحانه وتعالى ولا گندگ هيلا وڈی گن نندن هي ميون تي بي ابي ابه فيصلا کرو مٹکا قيام الدوگ حساب بلو مٹکا الله وڈی گن نوانے ولا گندگ گ دشا ولا گندگ هيا هيلو گ دشا ملائکہ بیکن عرش ہی پوا گن وڈا گن نوانے আজ দেফারাতুগে সফ সফ মালায়েকা দে কলম তিব্বামানে ওয়াক্তুগা এই আল্লাহ সুবহান ওয়া তাআলা কলাং আলতাহুঙ্গে মেদুগা হিসাব বেল্লেও মাট্টাকা আন্নাদু আসেই এ বাগুতু আন্নান্দেন হে এমি হুঙ্গে তিবি ইসলাম দিনান ওয়ান্না ইন্তিজার কোকে এ বাগুতু মাফাকুদেন নোন্না নিতুর বাহানায় হাগ্গ ফয়সালা ওয়ে নিমিগেন হিঙ্গাদানে এ ইসলাম দিনান নোয়ে মি হুন্না রাকাগে দেমি তিউ মাট্টাকা এমি হিঙ্গাদানে এই হুরিহা কামেগগে নিমুমানি কলাং হাদরাতাশে এবাহি এভসেচ্চে মিহেগে মিলকা কোনো আনে এভেস এচ্ছে দুনিয়ে গে মিবা এভেস এচ্ছে এভেস মিহেগে মিলকা কোনো আনে হুরি হ্যাঁ ইচ্ছে গে নিম মানে আল্লাহ এবহি মুলি দুনিয়ে একো ফানাবে দান এমমেন নিমিগেন দান দুনিয়ে দেন হুরি হ্যাঁ ইচ্ছে মানে আল্লাহ ওয়ালিল্লাহ মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ বি উডা বিমুগে ভারতা ওয়া ফারাতা কি আল্লাহ সুবহান ওয়া তাআলা এভেস মিহাকা মিতাঙ্গা মিতাঙ্গা মুদাতা ভারতা ওয়া কান্নুরেন হুরিহা এমেন দিমা ফহম বিমা উডু বার্তা ওয়া ফারাতা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমা হুরিহা কামে গনি মুমানি আল্লাহ মি দীনান নুয়াদে তিবি মি হুন্না একামুগে গেল্লুম হুরিহা মে মি হুন্না একামা গেল্লুম হুরি মি হুন্না এমন আল্লাহ কাং এবস কাহালা গেল্লুম এ ইয়াকুনে দেন আল্লাহ মাহি করন সালবানি ইসরাঈল কাম আতাইনাহুম মিন আয়াতিন বাইনা ومن يبدل نعمة الله من بعد ما جاءته فإن الله شديد العقاب الله يقولون يا محمد الفاني كاليفاني كان سوالك بلواشي بنو إسرائيل ميهم يهودين نصارى أميهن سوالك بلواشي كيها نيوم اتكنه أميهن اتمن الله دبي كيها موجزة اتكنه دبي أميهن كوري مچا أبنو مسلمين إسلام النبي كيها نيوم اتمن الله دبي تو أميهن سوالك بلواشي দেন দান্নার ওয়া মান ইউবাদদিল নিমাতাল্লাহি মিন বাদি মা জাআত আল্লাহু গ নিয়মাই বদল কফি মিহুম এ নিয়মাই গ মিহে গাতাং আও মাফাহুগা আল্লাহু গ নিয়মাই বদল কল্লি মিহুম দান্নাশে ফা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব আম কারুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউকুবা ইদিউম গ গাদাফাদাই ওয়াডি গিন বারাস কানাঙ্গে এ বানু ইসরাঈল মিহুম গ মিহুনা আল্লাহু এতান এতান নিয়মাতেল লেভি আর গুন মিতাং গ বায়ান কুরিন ওয়া রগিনা নিয়মাতেং গ বায়ান মিহুনা লেভি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ হুরিহানি নিয়মাতেং গ মিহুম হারাম কোরুগি পুরগাহং এল্লারি বদল কল্লি এমি হুন মান্নায় আসলবায় আল্লাহ দেবি একে বদল গ এমি হুন দুনিয়া এ মুসায় হারমনাক এমমে কেও মক্কা কুলা দান গেন নওয়ানে লান নসফির আলা তাআমিন ওয়াহিদিন এমমে কেও মক্কা হারমনাক কেতেন নওয়ানে اهم فادع لنا ربك يخرج لنا مما تنبت الارض من بقلها وقثائها وفومها وعدسها وبصلها الله دنواشه ربك خليفان رب دنواشه আহারমে না বিমুম ফড়া ইচ্ছি নির দেউমা উফিয়ায়া লোনুমেদা কিউকাম্বায়া মুগা মিতা কেতি নির দেউমা ধন্যবাদ মুসাই ফান বিদালমানি আতাস্তাবদিলুনা বিল্লাযি হুয়া খায়র আল আতাস্তাবদিলুনা বিল্লাযি হুয়া আদনা বিল্লাযি হুয়া খায়র তেবামিহু আল্লাহ দেবি মড় ইচ্ছেগে বদলুগে এবরে দাং ইচ্ছেক বদল কল্লাং হাইয়া তিয়ায় দেনে আল্লাহ মাই করুন আল্লাহ কে নিয়ামত তে গত বদল করি মিহু দন্নাশে আল্লাহি উকুবাই দেবু মুকা গদফদে ওডি গিম ওয়ারাস করাগে যুয়িনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া ওয়া ইয়াসখারুনা মিনাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াউমাল কিয়ামাহ ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহি কুরবানি কাফারু উই মিস্তাকুননা আল্লাহকে মগান না মিহুন না আল্লাহকে বাসুল নেহি মিহুন না দুনিয়াকে হায়াই জিনে ইত্যাদি কর দেব এমি হন দুনিয়াকে হায়াই জিনে ইত্যাদি কর দেব এমি দেন এফাহুকে এমি হুঁ ইয়াগিন কোরআনে দুনিয়া ফিওয়া হেন তানে নেতে দে দুনিয়াকে হায়াইং এ বামি হুন না জিনে ইত্যাদি কর দেব আদি ওয়াস খারুনা মিনাল লাযিনা আমানু আদি ঈমান বি মিস্তাকুন না মালামাই কুফরসার কোন হাদতে এমি ঈমান বি মিহুন না মালামাই কুফরসার কোন হাদতে দন্নারে ওয়াল্লাযিনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াউমাল কিয়ামা কিয়ামাত দুহুগা আল্লাহ তাকওয়ারি মিস্তাকুম ওয়াহুশি এমিহুঙ্গে মাতি গায় ওয়াহুশি মিয়াদ এমিহুন দুনিয়াগা মুমিনুন নাঙ্গে মালামে কুরানি কিয়ামাত দুহুগা এমিহুন তিবেনি মা মাতি গায় তাকওয়ারি মি তিবেনি মা মাতি গায় মিয়াদ তিয়াবা মিহুন আল্লাহ কুরানি মুমিনুন দন্নাওয়ানে তে মিয়াদ তিয়াবা মিহুন তিবেনি নাম মালামে কুরাশে মাদামা তিমান্নামে কালেমে মাচ্চাং হি হাদানা কম্যাকাস আল্লাহ ওয়াহি কুরবানি তাকওয়া রিমিস্তাকুম ওয়াহুশি গিয়ামিত দহগে মিহুঙ্গে মাতি গায় এমিহুন তিমেন দারুয়া ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহ সুবহান ওয়া তাআলা ইকালাং ইরাদে কুরবি মিহাকা এবস হিসাবাকা নুলা রিজক দেবায় كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم খানান নাস উম্মাতান ওয়াহিদা মিস্তাকুম ইন উম্মাতেক কামুগাবিয়ে মিস্তাকুম ইন উম্মাতেক কামুগাবিয়ে ফাবাআসাল্লাহু নাবিয়িনা মুবাশশিরিন ওয়া মুনযিরিন দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বেকানুম সুবর্গে গুফার কাম খবর দেব মারহা নরকা কে বিরবের কাম খবর দেব মা আল্লাহ ফনবিয়ে ইয়াফাহুয়া কমিয়াকাস মিস্তাকুম ইন উম্মাতেক কামুগাবিয়ে ওয়াহাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি বায়ান কদ্দবানি এই ইসলাম দিন মাতিকে তাওহীদুগে মাতিকে মিস্তাকুন তিবি আদম আলাইহিস সালাম ও রাসূল ফেরিকে নূহ আলাইহিস সালাম হামায়া এ দেমে দুগা মিস্তাকুন তিবি এং উম্মাতেগে মাতিগা এ ফাহুগা শিরকু বিন মাতিকে ফেতরুনি এই নূহ আলাইহিস সালামুগে কাওমুগে মিস্তাকুন গে তেরেগে তিবি সালিহু বায়ে এমিহুং মারুমু এমিহুংগে সিফায়াগা বুদুতাকেন হাদাফে বেহেট্টুনি হাঁদানাকা এরুগা হুদ্দা এরুগ সূরা কুরহুমা বুদু এচ্চিগে সিফা ইনসানুগে সিফাগে বুদু এচ্চি হেদমা এরুগ হুদ্দা এই এরা কইব সরাত কাড়ু কামেন নকরবে আল্লাহ ফিয়া শিরুকেন নেং এরা এরতি তাওহীদ হামে কানে আদম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম আদেমে দুগা তে নূহ আলাইহিস সালামগে কাওমগে তে এই ইয়াগুসা ইয়াউকা নাসরু কিয়ে বেকালুম তাকেন এই নূহ সূরাতুগে বাহা কন্নান এ বেকালুগে সিফাগে মিহুন হেদি বুদু তাকে মিহুন গান্দানা কবার সলিহু বাইং মিহুন নাকি দেন জামান্ত বেতুয়ে দিউমা ফাহুগা ইলমু হাঁদা নেতিজ্য শয়তানা আহস মিস্তাকুন না বাস বাস দেন পারায় তিয়া ব্যায়াম হুগা কুরি গে মিস্তাকুন এতাকে তিয়েতাঙ্গ কায়েম কুরি এ বুদ্ধাকাং আলকং কুরমাসে আমি তিয়া ব্যায়াম হুঙ্গে মিহুঙ্গে জিকুরা আ কুরমা টাকা মেনু আলকং কুরা আসে দেন মিশি রুকো ফেরুন এগে কুরি গে মিস্তাকুন তিবি এম এং উম্মাতে গতুক আল্লাহ মে কোরআন কানান নাস উম্মাতান ওয়াহিদা মিস্তাকুন বিয়ে এং উম্মাই কামুগা এবাহি তাওহীদু গে মাতি গে মিস্তাকুন তিব্বে Thank you. দেন এগে ফাহুগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বেকানুম ফনুবিয়ে স্বর্গে গুফার কাম খবর দেও মটকা আদি নরকাকে বিরোরে কাম খবর দেও মটকা এই নূহ আলাইহিস সালাম ফাহুগা ওয়া আনজাল মাআহুমুল কিতাবা বিল হক আদি ইবামিহুন নাহুগে বেকালুন নাহুগা আল্লাহ ফাইবা ওয়ালিয়ে তেদুয়েরি কামায় এই লিয়াহকুমা বাইনান নাস এই নবীগে মচ্চেঙ্গে বাওয়ালেবে ফতুগে জারিয়া মিস্তাহুঙ্গে মেদুগা এ নবী মিস্তাহুঙ্গে মেদুগা উফেদে খিলাফ তাহুগা ফয়সালা করে মাসে নিয়া করে মাসে وما اختلف فيه الا الذين اوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم ادي اي فوي ديونو ميهم فيا اختلاف النوع ابي فوي ديونو ميهن اكن كم اختلاف وام فشي اي من بعد ما جاءتهم البينات ابا ميهم غاتا بيان بغم دليل تن او مفهوم bayan begem wa dalil tang ibam hu ga tang au mafahu ga emi hunne kan kam ga ikhtilaf wa an fashi baghyan bainahum aslu ga ikhtilaf wa an fashi kon sabab ka hore ei emi hunge me to ga baghawa ik kurmat ta ka emi ei nuh alaihi salam fahu ga den allah me ikurun fahada allah alladhina amanu lima ikhtalafu fihi min al haqq bi idni den allah subhanahu wa taala ikalang ge furhim ga to ga iman bi mi hunna ibam hunge kan kam ga ikhtilaf wi kan kam ga teduma gu dakka wa এমিহুং ইখতিলাফ লগেন উলুন কাংকামুগা রাঙ্গালু গইন আল্লাহ মি দাক্কাওনি কালাঙ্গে ফুরহিম গুতুগা ঈমান বি মিহুন্না এমিহুন্না এবাইঙ্গে মি কা রাঙ্গালু গতা কি মিকান ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম আদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দাক্কাওয়ে তে দুমাগান কালাঙ্গে ইরাদা করে বি মিহাকা একালাঙ্গে ইরাদা করে মিহাকান হিদায়াত দাক্কাওনি কালাঙ্গে এই হিদায়াতান একাশিগেম ওয়া মিহাকা হিদায়াতান একাশিগেম ওয়া মিহাকান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দাক্কাওনি ekine miya pohama tanegga hutta ka sidayata nuli bena e hidayata taka masakka purima hidayan allah dakkawani ei duniya ga susulu miya kamakatta ka masai ko fiya e kamewani e arabi ga harba hegga weswe man jadda wajada miya kamakatta ka masai ko fiya e kamengena fennane ege meiva ena libene adi allah subhanahu ta kitu qur'an ga wahi qur'an wa allaysa lil insani illa ma sa'a wa anna sa'yahu sawfa yura ইনসানং এনা কুরি আমালেগ্গে নতিজা মেনু ইনুয়ে এনা কুরি আমালেগ্গে নতিজা মেনু ইনুয়ে এমা ইনসানা কুরি আমালেগ্গে নতিজা এনা ফেননানে হামে গোতং হিদায়াত টাকা এনা মাসাক্কে কফিয়া আল্লাহ সুবহান ওয়া তাআলা মিহকং হিদায়াত দাক্কাওয়ান আলগোনমে মি কমমে নামাজেগ্গা কিতাব ফাহার ওয়ালগোনমে সুন্নাহ নামাজ তাওগে আদি ফরযু নামাজ তাওগে আলগোনমে মি কিয়ানি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এ হাদ্দা আবুল রাসকালা কোয় আলমেন্না সিদাবে গেমবা মাকং হিদায়াত দাক্কাওয়ান দে আদি মাগু এবার সারাহাবেস করদে এ দন্নানি আল্লাহে সিদা বেগিন ওয়া মাগান আলামেন হিদায়াত দাক্কাওয়ান দেবে এ মাগা কি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম এইবা আল্লাহ বেগিন মাচ্চেন নিয়মাল লেবি মি হুঙ্গে মাগে এ নিয়মাল লেবি মি হুঙ্গে মাগে কি কবা এ নবীনা রাসূলুল্লাহ শাহীদুন্নাস সিদ্দীকুন্নাস সলিহুঙ্গে মাগু এ মাগু আলামেন দাক্কাওয়ান দে ওয়ালাল দাল্লি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাল দাল্লিন ইহুদিনা নাসারাঙ্গে মাগে বিসনুনে আল্লাহ বেগিন মাচ্চেন নিয়মাল লেবি মি হুঙ্গে মাগে এ মাগু দাক্কাওয়ান দে এ মাগু আলামেন আলামেন দাক্কাওয়ান দে কিতাম মি হুঙ্গে দোয়া কুরান এ কামাকু এ মাগেন নুয়ে ফেনে এগে হিকমত কি কবে বারাহাবরং এ দোয়া কুরে এ মাগেন কামাকু নুয়ে ফেনে আসাবে কালে মুলু বি মাগেন নু ফেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কান্ত কুরবি গতা কামে কুরমাকান হিদায়াতে নুলিবে কবে এগে হিকমত কি আল্লাহ বে কুরান ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদু তিয়াবামি হুম সাহাবিন না মুখাতাব করে আল্লাহ কুরান তিয়াবামি হুম ঈমান বে তিয়া তিবি গতা এমা এবামি হুম ঈমান বে জামাত দান দেন এমে নাকা হিদায়াতে নুলি পে নে তিয়াবামি হুম তিয়াত ঈমান বে গতা রে ঈমান ওয়ান জেন এর মে হিদায়াত লিবে এ গতা কাং হিদায়াতে নুলি পে বিসমি হাক গিনা মি হুম নাকা নুলি পে কাম বরাবর মি দুয়া বে করে কবা মি গে হিকমত আকি এমে ফরতাম কাম কি ইখলাস তির কাম নেতি মি দুয়া মি কুরানি কিতাম মি হুম হামা আলহামদু কিয়ালনি এগে মানে কা বিসনা নুলামি কিয়ালনি ham halu ko lahmi kiyal ne ke maane visnay mudda allah mi denne ni kon denne wak kam visne ge mi han misale ka allah kam danna wairo ge denne ni kon echcha ka gen ji hena ta misale ka har algon me echcha ka beenum wegen mi hoga tu ge echcha kan e de hero echcha me faala kure e bunave mi ha ves ati buna mi ha ves ne ge echcha ena nu bune ama ye gotan allah subhanahu wa taala ga hadratun ichchakad dannawar unwa takamakan e dannawar e denneveni kon kamakakkan egenji hene e bunave ichchak gimana egenji hene ikhlas terikam hunnanji hene ikhlas terikam neti algonme midannawani allah দেন অনেক এগোতে আলগণ দেনই কামুগা বিয়াস মানে গুণ কামুগা বিয়াস বা এমনি হোক এ নাকি গৈদু কুড়া তৈয়ার কান নুতিবে তিমা ফেন না গোয়িং এই দিনুগে এমনি রাঙাল গো কামুগা হাদা গেন কুড়ানি বেস দালিল নেতি তিমাগ আমিল্লা সিকুণ্ডিয়া ফেনু নু গোতাকা এ না দিনুগে কান্তাত কুড়া মুমিদানি এহেন মাকা আল্লাহ হিদায়াত নু বাক্কাওয়ান হোদম মাসাক্কে কুরুং এই কমমে মিহেগ মাচ্চে ওয়াজিবু গেন রাকাম হোদম মাসাই কুরুং দিন তিমাই লিবিফাওয়া ইলম এই এমমে বড় ইলম কামুগা হাদায়াগেন তিবুং এই ওয়ারাব বড় নুবাইং এই ওয়ারাব বড় পাপায় বলে মূসা আলাইহিস সালাম কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে নবী কি হা ইলম লিবিফাউন না এদ্দো মূসা আলাইহিস সালাম বানু ইসরাইল মে হুঙ্গে তেরেগা খুতবা দেবাম বেগেন তেদে ওয়াডাইং হেরম মিহাকু মিদান্নানি এ মূসা এ মিহার দেন আহরম গে তেরে গুরে এমমে বড় ইলম রে কি কা কইয়ে হামা বুনমা কি মূসা এ ফান দেন মারে মাসে হুরি এমমে মলো ইনমে আল্লাহ হয়ে বাস ফোড়া কান্নর হচ্ছে এখন কি না বুনে বেনি আদি এমনি বড় না বিয়াই এ বাগু তো হরে এমনি বড় ইলমেরিয়া আল্লাহকে না বি ওয়াহি বা বালে বে না বিয়ে দেখ আদি আলোগণ মেঙ্গে হালে কবে তিমান না এমনি মোড়া ইঙ্গে তিমান না ইঙ্গে ওরা কান নিয়ে গে নে হেমনি হাকা এহেন বুনুং এই কিহা বড় ফাফে কালবান গুরুয়ানুগে আয়তাহুগে মান নুবালা হাদিসেন এই ওইঙ্গেচ্চেকান নিয়ে গি তিমান না কি দিনুগে ইলমেরিয়া কে বুনুং এই কিহা বড় ফাফে কালবান মূসা আলাইহিস সালাম একলেগ ফান এ বাসফুল আল্লাহ নুরুসাই মূসা ফান আল্লাহ দিন নবী টুকুর ইয়া কাম্মা হেল্লা গেন দাতুর ফাট্টাবা খলিফান বরাদি মা মুলো ইল মেরে কমিস্তানা কোয়া বাহাট তে মূসা ফান ইদালু নেতান তিমান দেবে দেবুনু কাং ইঙ্গেনি কি নেন হে কাউ বিসরতু কে বাহাক বা তাফসির কোনার বায়া কুরাবলা তে নি মূসা এ মাস এ টুকুর ইয়া কাম্মা হেল্লা গেন বাডায়া গেন নওয়ারে এ মাস দিরিগেন দুব্বা গেতাং এইয়ে তানে দেন এতন বাডাগতি এই খাদির আলাইহিস সালাম কে আরিয়া খাদির আলাইহিস সালাম এ তাঙ্গ নবী খাদির আলাইহিস সালাম কুরবি কান তাত্তাহু কে ইবস ইলম নে মূসা খাদির আলাইহিস সালাম নাওয়াক সাওয়ারে বাডাগতি ইবস নাওয়ে কাং এবে কালুম নেরু বি এমমে নাওয়ে ফেনুনি এ নাওয়াং এরি এমি হু জুরাই কা আসলা এদে বে কালুম সাওয়ার করি নাওয়াক এই খাদির আলাইহিস সালাম কে হলে ফাকা মাট্টাকা এমি হু এবস জুরাই এবস নকি নাওয়াক সাওয়ার কানো মে দাং এরি হাইরু এগে মাডুলে দুবাই দুবাই মূসা আলাইহিস সালাম ইদালু বলে খালি এগে ফান চিয় কুরি খামে গে নুবা কামায় এমি হুন তিমান না মেঙ্গে উফুলি এবেস উজুরা একা বেস নুলে এখন খালি এগে ফান এমি হুন গারাও করলা হতে এবে তেনেই মূসা কে ফান এমে ফরতান সে খালি ফান দেনেবি তিমান খালি ফান এককম উলুমাক খালি এগে ফান কুল দান এগে নুয়ান এ মূসা আলাইহিস সালাম ওয়াদু বি খালি ফান এককম উলুমাস কুল দান এগে মান কামা এ খালি ফান আয়ে হুকা ফেন্না মানসর তাহ কে কুরআন কামা বিদালি মূসা আলাইহিস সালাম নবসবার বীর একদে ফানাম মি ফেনি ওয়াডা দেবে কলনে ফেনি ওয়াডা কেন নে ফেম ফো দুনে এ মুদা একে তুঙ্গাড় কোপ্পালে ফানা গাতা এতাম ফেনিফা খাদর আলাইহিস সালাম দাল এ মূসা এ নিকং এ দুনিকে তুবাব বালাশ মি বড় খান্ডাং এতি তুং কোপ্পালে ফেনে গিনুং হে এগে তুমুগ হারলানি কি হাওরগে ফেন কোলেন হে মি খান্ডা আলা বালায় এই আল্লাহগে ইলমু ফুলা বালায় আহরমগে ইলমু ফুলুগে মিনবারে আহরমগে ইলমু ফুলুগে মিনবারে কমিয়াগ হাদির আলাইহিস সালাম এ বাহাকাগে দাতুরু ফুলগ বরগিন কান তাক কুরবি এন মাডুয়াস দু ভ্যালি আনেক গন দোরাং এ রিহার মি ফেন্নানি কুড়া কুইন তাকে কুলেন তিব্বা এতন কুড়া কুজ্জা হগ ওয়ালা হব আমরা আলে কুজ্জা মার আলে আদি গাতুল কল্লা মূসা আলাইহিস সালাম এ কামাস বিদাল বেজ বলে খলিফান মিস কুরেন নে কুজ্জা কু মাসুম কুজ্জা কুতি মার আলে তেনে তিমান দেন্নেবি মেন নহে খলিফান তিমান খলিফান আই কুড়া মকুড়া দানে কে নুয়ানেকা ඉතින් ඉරහන් ආරවඩය ගැති ඉරහන් ආරවඩයෙන් හැරුම් එබේ කරන කායච්ච දෙන මිහකු නොවි මෙහෙමාන් දාරේ ගදා කරන මිහකු නොවි දැන් ඉරහන් වරන් හිතාමයක ඉරහන් නිකුමේ වඩ ගන්න වෙන කොමේ ෆෙන්නනි වෙට්ටෙන් කෑරේ පුරි ෆාර හදර අලි ඉස්ලාම් ඉෂාරේ කොල්ල වි ෆාර එයිදු ෆාර තෙදු වෙච්ච දැන් නේ මූසා අලි ඉස්ලාම් හුරු ෆෙමි දන්නවනේ ඒ හදර අලි අය හදර තිය කුරෙද්දි මසක්කතන් උජුරයි කඩ එලි දානේ මිහොන් ඒරුම් හරුන කායච්ච දි වෙනු හැව ගාන দেন হাজরা ইসলাম দানি মিহা হিসাব দেন খালিফানা বাকি বা হিসাব দিয়ে এবস কামাকে খালিফানা কুলা দান নয়েন নয় কামাক ওই খবর তা দেবান মেতিয়ান দেন হাজর আলাইহিস সালাম একান তত্তঙ্গে কিয়া দেবি মাডু আনে দুব্বালি মাসালেয়া খালিফান দেন নেবি মিহুগে ফাহাতুং আয়ে রাসগে ফান এ রাসগে ফান আই কমমে রাঙ্গালু নাভে ফেরে মুন্নে একামাক ওই নাভে আয়ে বেং ইদেজ্জাকা এ না দু কল্লান এহেম বেগেনে তিমন নেহেম গেতি এমিহু সালাম কুরম টাকায় দেন এ কুজ্জা কুজ্জা বড়োয়েগেন কাফার কাবানে আদি এ কুজ্জাগে মায়ামে ফেন এ কুজ্জা গেল্লুম বানে এ মারালি কুজ্জা এ কুজ্জাগে মায়ামে ফেন নাকি ফুরি হামা দে মুসলিমুনে একামাকে কুজ্জা বড়োয়েজ্জিয়া এ কুজ্জা বানি কাফার করে এ কুজ্জা গেল্লুম এ দে মায়ামে dibene ehembege ne kujama rai den e far dannare far ge adige behutte yatim de kudinge mudata ke e far vettejia e mudata mihun fere ganna ne ehembege e far tedu pure bidina komya gas mi musa alai salam kanning khadir alai salam di fawa ilmen di bifale ema algon me tera ekak was fakhuru meri vegen noare adi khasakon dinuge mauluma ta negi ege kam tibun ei wara bodu shaytani maliye ei wara bodu shaytani maliyen ei ehem ben ekamat taka algon menge bayen mi hunnan hidayatu ge magunu li befan tibi engunas mehar mi waago ta kiya iga tuga shaytana ge me molu bodu mali mi bayan kurani mi haku ena nege eta bhavar echse mi hunnan oti bune dei bhavar echse dinuge huriya masala ta ge den mi yota ki fahun enguni mi haka dinuge masala ta engunima tauba uma warabbodu hurahen ei enaya imassalata kar rujuwa uma warabbodu maliyen ei kiwegen ei ewagutu shaytana as bunana ena hita waswas la dene bala den kale rujuwa nu ahre masalata ka sababa ki etab baik ga tu kale bunafiye mihen den kale masalata kar rujuwa vijje mi kale madama qurane hama ehen gina mi hunna wane tajriba gina mi hunna tauba nu weifa kurim bunafa hori goi dunu kuraifa ei baatilukan ege irwa suri misaw battaka abu talib islam noi sawab kiye samai abu talib dalwani ki kelemba etegge vidalwani timannang ege muhammad gifane hor dina ki ei emme heo dinkan timannang ege emme heo dinkan quraish wanha ga anhenu ga malamen wanna timannang se dinat tabai emi hunga malama tattaka dinge dinu ga hidayen nuligan hama ehem ve alwanu etere ge daawar mi hontang ewa tibi beenum nuwe ko iddu quraaka den ekamuga mati marwagen diyama kiha bodu abajje veri kamen ei dinuge ebbes aslen neti biduwata huge teriyavade khurafi kantatta kurumuge mati ge demitibe egotuga nimigen diyung ei kiha bodu abajje veri kamen ei kafarun nabur bodu azab liwe kantatta ke kiwegen kafarun etivi kafarun ge gotuga emmenna enge ei kafarun ka ehen namas dinuge namuga kurave kantatta muslimu gotuga tibegen kitam mihuna ege kehili beena kitam mihunga mihun bala emna tabawana এবা এগোত বাহাকে কি দুনিয়েগে আলোবে তিবেগেন আল্লাহ আলোকং কোগগেন গোস নরকে দাঞ্জে হুং এই ওয়ারব বড় আবাজ্জে রে কামিং এই এফাদা মিহুনা বেগতং আল্লাহ কি তুরআন গাওয়াতি ওয়াহি কোরা বা ফা আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া ওমর গফানে দুহাকু ফাদিরিয়াকু আলোকং কুরা ইনতাম ফেনিফা কিরতি কুরা বান্দে ফাদিরিয়াকু নাসোরাঙ্গে ফাদিরিয়াকু এনাই নাম আল্লাহং হুসবেগেন এনা হুস আলোকামুগা এমি হন কি রাহিবুন তিবে বাই রাহিবুন এই দুনিয়া গরি হায় তুমি দুকুন হামাই কানি আল কামা খালিস হগেন তিবে এমি হন মি কানি রাহিবুন এগে রাহিবে ফেনিফা কিরতি কুরান দি দেন আর হুগ তিবে বে কানি দন্নানি এ খলিফাতুল মুসলিমিন খলিফান কিরতি কুরবান তি ফেটবি কি বেগেন তোয়ে এহি দুয়ে খলিফান দন্নানি মি ফাদিরি মিহা এ আল কাম কুরাতাম ফেনিফা কুল্লিয়া কতিমান খলিফান হান্দাম বি আল্লাহ গে মি আয়াতে আমিলাতুন নাসিবা দুনিয়েগা ওয়ারবালি ওয়ান্দেন আমালু কুরিমি হায় দুনিয়েগা হেওকান্ত হুগ নামুগা ওয়ারবালি ওয়ান্দেন আলোকান কফমি দিয়াই গোস গিয়ামেদ দহুগ নরকায়া এবুরে বড় আবাজ্জরে কুন্নানতা দুনিয়েগেনা ওয়ারবালি ওয়ান্দেন হেওকান্ত হুগ নামুগা কুরি হেওকান্ত কোবা গিয়ামেদ দহুগ ফুম্মালে মিজুন গোস নরকায়া এই এবস কাল ইরশাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবস কাল ইরশাদ নেতি গুরওয়ানুং এবস কাল দালিলে নুনাগা কুরি আমালতা এ বেকার আল্লাহ কুরআন গায় কেন ফাজালনাহু হাবা আম্মান সূরা এ ফাদা আমালতা তিমান আল্লাহ কিয়ামত দহগ লাবান মে ওয়া গে তরা পুরা গে গসফা কুন্ডি গান্ডে গে গতবা এবস ফাদা এ গো তক পুরবে আমালতা এম আলগন মে আমালতা কুরআন বি হাম দেনে গানে গে বাসিরাতু গে মাতিগা হোদা গে কপি কো গেন নো মিহুন কুরাতি ফেনি গেন নো উরিহা দীনু গে কামে ওলম ফিলুয়াম বি কমবে কামে বেস লিবেনে ওলম ফিলুয়াম মাসাই কুরিমা মি দীনা কি মি দেওয়ানে কা মি দীনু গে হিদায়ে মি দীনা টাকা মাসাক্কে কফি মি হা দেওয়ানে কা আল্লাহু ওয়াদু ওয়ে বডি গেন ফাওয়া দীনে মি দীনা কি কুরআন গ আল্লাহ কোন লা ওয়া ইন জাহাদু ফিনা লানা হাদিয়ানাহু সুবুলানা والذين جاهدوا فينا لنهدينهم سبلنا تيمن الله غماوغا مسك كوفي ميهم دناره امي هن تيمن الله ميدينوغا هدايت دكوانا ميدين هود متكا مسي كوفي ايگ ريتي مثال فنانه سلمان الفارسي اسلام وداغتو غوتوغا واهكا كيالي كومبه بيه ديوي هيسيرا تومس كياني واهكا ور تفصيل كو سلمان الفارسي اسلام وداي غوتوغا واهكا এ খলিফান ইসলাম দিন টাকা হাগু হদম মাসাক্কাই কুরি এম ফাফুরতাম হুরি মাজুসিয়ে গে গতু আলিফান আলকান কুরআনিয়ে গতু den badalwina sorayata ega botto timmerang alu dina kanna sora nasorange etar rahibek kyanin taalim hasil kuri emme fahum allah subhanahu wa taala kale fane wasil koddi madina rasulullah sallallahu sahabiya kadre gandi emme rasulullah sallallahu kale fane tarhib de wa fa hadis ful quravi islam din surayya ge wi kamu ge wi namas din surayya tariye surayya ge wi kamu ge wias mi ba mi hun ge din hasil quran mi fad mi ba mi e faris kare nis pe kofa ilmer mi dalwane kale fan faris kare re nis pe kuravi amatte den kale fan de wi khabar te duwe gen ay kale fan ke nabi be kale kale fan de wi kom me khabar te duwe gen wa mustaqbal wa mi din attaka emme waruga de amma sahi kuri mi hun ne kuti faris kara gurwana fohin emme sohhafa ge kom pote sahih bukhari ilmer mi dalwane gurwana fohin mi bimmati emme sohhafa gen wa potaki ei sahih bukhari imam bukhari imam bukhari ki kontane ge be kale faris kara ge be dengoti sahih muslim imam muslim li wafawa hadis hoy imam muslim ki eves farisi be kate gos mi gotak gos mi mashhur hadis ge hafoi li wi ha muallifun naki faris kara ge be kate me din attaka me warugat masai ko fati wi faris kara ge be kate ekari fan ge bas hoye kom me yakas me din attaka masak te ko fi mi hunnang allah hidayat dakkawani wallahu yahdi man yasha ila siratin mustaqim allah irada kur zimihaka sida wegen ma makan hidayat dakkawani allah irada kur wani kom bayaka e din attaka masai ko fi bayaka e din attaka e din hod mattaka masai ko fi bayaka shakke wes nei e ge haggo wen allah dakkawani haggo wen dakkawani allah subhanahu wa taala haggo mi oni deche ke macha binaya fe kit qur'ana rasulullah sallallahu alaihi wasallam sunnatu ke macha kom me amale kuriyakas balam wi mi qur'ana hadisun e yang irshaden e boitto neti ya e bani dinu kam kan wan bidu e kawa e bani bidu e e ma alone mas e kono mi kit qur'ana rasulullah sallallahu alaihi wasallam sunnatun masalatan hoduma mi din hoduma taka mas e ko fi mi hakan allah subhanahu taala mi din devan dina ki e babayan huri echen nu e ki hama emme magen e hama emme mage den huri hus baatil maguta hus baatil maguta rasulullah sallallahu alaihi wasallam eddo ko bimmati ka rongen elo rongen alobwa fadi rongu ke bahage erongu de faratu ga rongu taken elo alobwa fadi sulukoni miiti man kale faanu ga mage hadihi sabil miiti man kale faanu ga maga ki den mihiri maguta ke ke mi komme mage ga eba hutte shaytana ko emaga dawat de ei hus baatil maguta එම හග්ග මග කියම එම්මේ මගෙන් ඒ මගු හොදන් අලගුණ මසයි කුරන් වී ඒ මගු ගොස් නිමේනි ස්වර්ගය ඒ මගු ගොස් නිමේනි ස්වර්ගය එම ඒ මගු හොදන් අලගුණ මසයි කුරන් වී මසයි කොෆි මියන් අල්ලාහ දෙවන් තේ දුනියතුන් අල්ලාහ දන්නවන් වී සීදාවෙන් එම මගු අලමෙන දක්කා වාශිය ඉඛලාස් තර්කම කු දන්නවන් වී ශක්කුග මති උරගෙන්න නු තිමා කි මොළු මිහ එක්කම දෙකේ හාලකුණු එගොතන් එබේ වරක්ගෙන මිහුන වේතිම තිබන්න එගේ දිනුග හොරියාකම දැන් ඉතුරක බේන මෙන් නුන දැන් කොන් හිදායතේ den nonan allah ena dakwan hidayat e hisabat diyama ehma algonam masai kuram vi din odumattaka mi din hodam masai kofi mihaka dinuge hidayat allah subhanahu wa taala dakkawan dem mesmeti barad digu ayate ei ayatu ges kuda tafsir inge poin ehm vima ten annare yaka mere den wagut pol kuda vich ema den suwalung be pol suwal kuram vi ಆ ಕುಡಕುದಿನ್ ಸವಾಲ್ ಕುರಂ ಬಿಂದೆ ಎಂಗ ಬೇಕಾರ ಸವಾಲ್ ಕುರಂ ವೆಸ್ ಪುನೆ ಉನ ಫದೆ ಬೇಕಾರ ಸವಾಲ್ ಕುಗ್ಗೆನ ಮಾನ್ ವೆಸ್ ಕುಚ್ಚ ಠೀಕ್ ಹೈ ಆ ಏ ಫಿರ್ ಹಿನ್ ಉನ ವಾಜಿಬ್ ಕನ್ ಫಿರ್ ಹಿನ್ ಉನ ವಾಜಿಬ್ ආයේ මනාකොෆ් ෆොයිකම ශරියතුක මනාකොෆ් ෆොයිකමෙන් ඒ රසූලුල්ලාහි සල්ලල්ලාහු අලයිහි වසල්ලම් සලාන් දේරු මිහෙන් හේතුන් අතුන් අයිබා වන්ජෙන් දීච්ච අයි මිහෙන් හදා මිහෙන් හේතුන් ඒ මනාකොෆ් ෆොයිකමෙන් ಆಂಗಿಲಿ ಮಡಮಡಂ ಇಶಾರೆ ಕುರುಂ ಏ ದುವಾಗೆ ಕೊಮ್ಮೆ ಕಲಿಮಯಕ ಅಲ್ಲಾಹು ಕಿಯೆ ಕೊಮ್ಮೆ ಕಲಿಮಯಕ ಇಶಾರೆ ಕೊಲ್ಲುಂ ಏ ಮುಸ್ತಹಬ್ ಬೇಗಂ ವಾಕಂ ನಾನು ಕೂಡ ಕುದಿಮ್ಮಿ ಅನ್ನ ಸ್ವಲ್ಲ ಸೊನ್ನೆ ಬಿಡ್ತೀವಿ ಅನ್ನಿಸ್ತೀವೇನು ಪುರುಷ. ಸ್ವಾಲಿ ಮಬ್ಬೇ ಕೊಡಕ್ಕೆ ಸ್ವಾಲಿ ಕೂಡ ನೀನು ಕೂಡ ಕುದಿನ ಸೊನ್ನ ನಾನು ಸ್ವಾಲಿ ಹಿತಕೋಫೆದೆಂದೆ ಏ ಸಾವಿ ತುಕಮೆ ನೋವೇ ಸಲಾಂಗೊಫ ಮಿಹೆಂಗೆದ್ಮಾ ಮಿಹೆಂಗೆದ್ಮಾ ಏ ಸಾವಿ ತುಕಮೆ ನೋವೇ ಸಲಾಮಕ್ಕಿ ದುಲುಂ ಕುರೇ ಹೆಚ್ಚೆ ತೆಮ್ಮಿಯೋನಿ ಮುಸಾಫಹ ಕುರ ಮುಸಾಫಹ ಕುರ್ಮಕ್ಕಿ ಅತ ಅಜ್ಜೋಡು ಕೊಲ್ಲು ದೆಂಗೆಗೆ ಫಹು ಸಿಚ್ಚಿಂಗ್ ಹೆದು ಏ ಸಾವಿ ತೆನ್ ನೋವೆ ಅಮಿಲ್ಲೇಖಂಗ್ ಹೆದೆ ಹೆಚ್ಚಿಂಗ್ ಏಕೆ ಮಿಹುಂಗ ಕಿ ಇತಿಹಾದ ಠೀಕ ನೇಗುನು ಬುನ್ಲಿ ಸ್ಟಿಕ ಸೂರ ಹುನ್ನ ಆಯೇಗಿನ್ ಜಿಹೇನಿ ದುರ್ವಂಗಮ ಎಕಾಲ ಕಂತತ್ತಾಗು ಏ ಸೂರ ದಿರೇಚಿಗೆ ಸೂರ ಕುರಹುಮಕ್ಕಿಯೇ ಗೋಸ್ಕಾಮೆ ದಿರೇಚಿಗೆ ಫೋಟೋ ಹುರಗೆನ್ನು ಆನೆ ಬೇಕಾರ ಗೊತ್ತುಗ ಹಿಪ್ಪಿಗ ಯಾಕಂತ ದುರುವನ್ ರಂಗಾಳಿ ಅಮಿಹಾರ ರಸೂಲುಲ್ಲಾಹಿ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂಗೆ ಅರಿಹುಂ ಎಬೈನ್ ತಿಂಗ್ ಹದೀಸ್ ಸುಳೆ ಕಮಾ ಬೇಹೆ ಗೊತ್ತುಂ ಆಸ್ವ ಎ ತಿಂಗ್ ಹದೀಸ್ ಸುಳುವೆಸ್ ಲೈಫ್ ಮೋನು ಗಾಯ್ ಫಿರುಮಾ ಬೇಹೆ ಗೊತ್ತುಂ ಆಸಿಂ ತಿಂಗ್ ಹದೀಸ್ ಸುಳುವೆಸ್ ಲೈಫ್ ಎಹಂ ವಿಮಾ ಬೈ ಮುಹದ್ದಿಸುಂ ವಿದಾಳವನಿ ಯಕ ಅಮಲೆ ನುಕುರೇನೆ ಮೋನು ಗಾಯ್ ಫಿರುಮಾ ದೆನ್ ಬೈ ತಾಬಿ ಬೇಕಲುನ್ನ ಎಫದ ಬೈ ಬೇಕಲುಂಗೆ ಕಿಬೈನ್ ವಾರ್ದ್ವೆಂ ಆಸ್ವ ಎಬ ಹುರಿ ಮೋನು ಮತಿ ಗಾಯ್ ಫಿರುಮು ಎಂದಿಗೆ ದೆನ್ ಇಲ್ಮೆರಿಂಗೆ ರಾಜಿಹು ಕೌಲುಗೆ ಮಿ ಒನ್ನ ಗೊತ್ತ ಹಿ ಏಗೆನ್ ಮೂನುಮತಿ ಐ ಫಿರುಮಾ ಮೀಹುನ್ನವ್ ಸೆಚ್ಚೆ ನುಗುಣಾಶೆ ಮೀಹುನಾದ ಮೇಲೆ ಸೆಚ್ಚಿಗೆ ನುಗುಣಾಶೆ ಏಯ್ ಹ್ಯಾಬುಡ ಮಸ್ತರೆ ನೂನೆ ದೆನ್ ಐ ನುಫಿರುಮು ಐ ಸುಣ್ಣತು ಸಾಬಿತ್ತು ನುವಾತೀವಿ ಐ ನುಫಿರುಮನಿ ದೆನ್ ಕಂ ಮನಾಕುಫ್ಕಂಗೆ ಸದೀಸೆನ್ ನೆತೀಮ ಇಲ್ಮೆರ್ ಮಿದಾಳವನಿ ಎಂ ಇಂಕಾರ ನುಕುರಾಶೆ ಎ ಕುರಾ ಮೀಹುನ್ನ ಎಕಂತ ಏಯ್ದೆ ಬೊಡ್ವರ್ವೆ ಏ ತಂಗಳು ಬಡವರು ಏಕಂತ ಏಕಂತಂಗೆ ನೀ ಹಮ ಏಕೆ ನಿಧಾನ ಹೊರನಾರ ತಿನ್ ಸೂರಕ್ಕೆ ಹ ಮೆತುರುಮ್ ಯಾರ ದುವಾಗೆ ಮೀ ಮೆತುರುಮನ್ನು ವಿಯಾಮಿ ಎಮ್ಮೆ ಫುರತ್ತಮ ತಿಮಸ್ಸ ನಮಾದ್ ಹೊಂ ಅವಧಿವೆಗಿನ್ ರಸೂಲುಲ್ಲಾಹಿ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂ ಎವ್ರೆಸ್ ದುಆಯ್ ಕುರಬಿಕಮೆ ಸಾಬಿತನ್ನು ಎಮ್ಮೆ ಫುರತ್ತಮಸ್ಸ ಏಯ್ಯ ಕಲೀಫಾನ್ ಜಿಗುರು ತಸ್ಬೀಹ ವಿದಾಳವೆಫ ಸುಬ್ಹಾನ್ ಅಲ್ಹಮ್ದುಲಿಲ್ಲಾಹಿ ವಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ 33 ಸಾರ ವಿದಾಳವೆ ಸತೇ ಕಮ ಕುನ ಲಾ ಇಲಾಹ ಇಲ್ಲಲ್ಲಾಹ್ ವಹ್ದಹು ಲಾ ಶರೀಕ ಲಹು ಲಹುಲ್ ಮುಲ್ಕು ವಲಹು ಅಲ್ಹಮ್ದು ವಹುವ ಅಲಾ ಕುಲ್ಲಿ ಶೈಇನ್ ಕದೀರ್ ವಿದಾಳವೆ ದೆನ್ ಕುರ್ಸಿ ವಿದಾಳವನ್ ದೆನ್ ತಿನ್ ಸೂರೈ ಏಯ್ಯ ಇಖ್ಲಾಸ್ ಫಲಕ್ ನಾಸ್ ತಿನ್ ಸೂರೈ ವಿದಾಳವೆ ಹಿಸಾಬನ ಇವ್ನ ಕಲೀಫಾನ್ ವಡಾಗನ್ನ ಕೊಟ್ಟರಿ ಕೋಳ ಎನಿ ಮುನಿ ಹಿಸಾಬ್ ದೆನ್ ಹೇಮ ಎತಾಂಗ ದುವಾಯ್ ಫುರತಮ ಕಲಿಫಾನ ಕುರವಿ ಕಮಕ ಸಾಬಿತೆನ್ನು ದೆನ್ ದುವಾ ಕುರು ಮಟ್ಟಕ ಎಂಬುರೆ ಲಾಕ ಮಿಸಾಲ್ ಹೇಮ ದೆನ್ ಕೊಮ್ಮೆ ಹೆಂಗೆ ಎತಾಂಗ ದುವಾ ಕುರು ಸಾಬಿತುನು ದೆನ್ ಅನೆ ಕಿಬಲೆ ಕುರಿಮತಿ ಲ್ಯಾಗೆ ಇದೆ ದುವಾ ಕುರು ಏಯ್ ದುವಾಗ ಅದಬ್ ತಹುಗೆ ತೆರೆಂಗ್ ಅದಬೆಕ್ಕಮ ಇಲ್ಮೆರೆ ವಿದಾಳ ವಿಫವಾನಿ ದೆನ್ ಎತಾಂಗ ಅಳುಗೊಂಡವನ್ನು ಕುರು ಎಸ್ ದುವಾಯ ಸಾಬಕ್ಕೆ ಎತಾಂಗ ಸಾಬಿತೆನ್ನು ದುವಾಯ ಕುರಾಕ ದುವಾ ಕುರು ಫುರ್ಸತು ದೇಂ ವಿ ಹಗೀಗತುಗ ಮಂಗ್ಯ ಗಮತಾದೆ ಮೆದುಗ ಎವಗುತ್ತಕಿ ಏಯ್ ದುವಾ ಕುರುಮ ಖಾಸ್ ವೆಗೆಂ ವಾಗುತ್ತೆಂಗ ಅಲ್ಲೋ ಹಿಜಾಬ್ ಕುರು ವಾಗುತ್ತೆಂಗ್ ಏಯ್ ದೆನ್ ನಮಾದ ಫಹಂ ಮಿಸಾಲ ಕಬ್ಬೈ ಫೊಯ್ತ ಹೋಗ ನಮಾದ ಫಹಂ ಕುರಾ ದುವಾ ಲಿಯ ಫೋತಿಮ ಮೀಸ್ತಕುನ್ನ ಹೀವನಿ ಏಯ್ ಹಮ ಒನ್ನಾನಿ ಗೊತ್ತಕ್ಕ ಏ ರಸೂಲುಲ್ಲಾಹಿ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂ ಸಾಬಿತ್ವ ದುವಾ ಎನ್ನು ಅತಿ ಫೊಯ್ತ ಹೋಗ ಲಿಯ ಫೈಬ ಏ ಕರೀಫಾನ್ ನಮಾದ ಫಹಂ ಬಸ್ ದುವಾ ಕುರವಿಕನ್ ಸಾಬಿತನ್ನು ಎಮೆ ಕರೀಫಾನ್ ಕೊಟ್ರಿ ಕೊಳ ವಡಾ ಗೆಂಫು ಮತ್ ದಾಂದೆ ಕರೀಫಾನ್ ಇನ್ನವನಿ ಮೌಮು ಮುನ್ನಾದಿ ಮಕ್ಕುರಿ ಮತಿ ಲಬ್ಬಾಯ್ ಹೀಗೆ ಕುರ ಕುರಿಸುವ ಯಾಕೆ ಬಸ್ ಫಾಯ್ದಾ ಎನ್ನು ಕುರಾನ್ ಸುವಾಲೆ ತಿಕ್ಕುದು ayam faeda huru suwalek kore. Kuda kudin Qurani faeda hamna suwa. Mehar asrunam wahake. Mehar mihen uler suwal ta note ko fa bahtane magmati uler suwalin handaan de daan. Te kulliya kam mitanang asmuan handaan suwale. Ema bahtan liela fa mehar suwal kurmu ga shawagu verikan hunna kudin jibu ga hunnan jena suwal liefa. Ei magumati uleru handaan ta geega uleru handaan ve. Ei erre mili beni. Ema erega faeda jena furihama gotu ga hifa. Enwan. Ah ema magumati uleru geega uleru handaan va suwal chiliela. Ilela forwa ha ba. Tani mire aserum nu chenu jena handaan kura keru hama ba gotu suwal tak pore. Kakwe. Kum kum. Nuh ke faane Khadir alaihissalam aaye nabi be kale Khadir alaihissalam ki nabi be kale aa sunnai quran ji hai magar namaz ke faan onna sunnai heyukantak dahiyati manje kudairu heyukantak dahiyati vima varas sawal godu kame ke giyamiddo ko arshi ge hiyave kan dibe mi hun ai lairusul din al lobe ko ganna ema dinu kanta te jene kuran sunne kuran jene ma hurha ko demi afawa sunne ko ge macha ganna mer hurha be hulun ganna sunne ko ge alu mandos mitana mena sunne ko ge ema hurriya kudin basa intizar ko ganti mu ge bas fa dan netta sunnai ko gin emme ganai ro hurriya na basa nan ja sunnai ko ge na assalamu hadi adiya es assalamu ami tarungai ufando hoge baadade paatiya behegotun suwa mi har ekama ki hagigato ke peluma mi kantatta mi ai ane nasorange kame christianu ke kame kama ki mi har emi hunge evveshiyaraka vattarvegen nuwan evveshiyaraka ekangoti mana kuravya rasulullah sallam emi hunge evveshiyaraka mi har yahudi ane nasorange shiyarenge shiyare goto kurakame emi em evveshiyaraka vattarvegen nuwan emi hun kopiye kurani muslimu e ba ubadiyang efume ke ko fala ko ke beenu makiy hayato ema e mi hunna wattaru rasulullah hadisul man tashabbaha bi qaumin fa huwa minhum ba yak wattaru ken fi miha wa hushi mi hunge terenne ema kristianun ge amalen haygato ge amalaki aharu paaha ga qurad wa huga e boing rangalo gotu ge sekan kurave misala ga ei duniyavi kame gotu ge ena ena hadiya eddi fena wasiyat elli ela fa konna em mi ofteruni ahar ke aharu ga yokan tattang ituru kurumasha ami kahle wasiyate ki arangalo dihum eggaliye dafa enota ka adeggaliye dafa na sifada riti bahe ena ena ge ahar furunu duwa ho ena hadiya ka ekkod dinu arangalo ekanta duniyavi kame gotu ekanta kollun arangalo ekama mihar me onnani nubaya kantang ituru wani ekamu ga israf kuruma mi kahle kantang gadami onnani den baadre faahaga no kofiya ka e mihaka vesnu e mulin e fikurtan e waddani as haigatu muslimun mitivi kiha bod walu gade geterege evvesechnu visne mehar emi hun e ani fikuri hangurama tan e qurani emi hun emi hun ati muslimun ge huri ha ge yakan eta tibegen emi hun ge huri ha fikurtake wadda kurin emi hun enge kandi kandi ge barun muslimun bali nu kurere enaka ei mujahidun gadave komme hangurama ge emi hun kitame ginayas ka farun den emi hun feri hangurama emi fikuri hangurama egen emi hun kamiyabu vechha muslimun ati mali ge jehifa emi hun ge huri ha kame kopi ko ge qurani islami riveti usul tan hadi echcha kam vejje mi adu islam mujtama tahuga emi hun ge hadi mudu dar kantatta riti vejje emi hun ge fikur ta kame ge usul ta ka emi hun qura harakat tan emi riti vege mi ulani muslimun na us ege sababun darin ge akhlaq us fasid vege dani bodu vege annai ro bodu vege annai ro us akhlaq ge nuhure ku dinge hai gatu ema ei emi hun ge shiyare en gotakam vese hudden waane emi hun na eggo ek kurumen e gotakam vese hudden waane Anghino miskituga আঙ্গিনুনা কম মিসকিতেন হুরে গেন আনাইকুম দালিলা ফুম ইকামেন আঙ্গিনুনা মিসকিতেন হুরু এই দিহ রাজ্যে কানে হুননা কামেন দিহ রাজ্যে কানে আঙ্গিনুনা হাস আঙ্গিনু জামাতান আন্নঞ্জা আন্নঞ্জি হেনি ফিরহিনুঙ্গে জামাতা ফিরহিনুঙ্গে মিসকিতা আঙ্গিনুনা হাস কম মিসকিন এলুমা আদা ফুরুং এই মুলিন আ কামেন এই একগতো কাস কক গেনুয়া এগেন এগেন উফেদেনি বড় দিফিতুনাতা আঙ্গিনুন জওয়াব কল্লাহ দি জামাত জসাদা মিসকিতু এই মুনা জওয়াব করুং এতা মিসকি ফুরুনি কম কম মিসকিতে মিসকি ফুরুনি দেন অন্যান্য হেম মিসকি হেরে ফিরে হেনু মিসকি তাব্বা আং হেনু মিসকি তা আং হেনু কে জামাত এক আং হেনা কো ইমাম এক কাং হুরে গেন ফিরে হিনা কান্ন কুরে নাং হিম মিহা ইমাম কাং হাদা গেন এনা কে ফাতা কুনা মা সহহা এন্ন ওয়ান নামা আং হেনু আ আং হেনু তাকদ্দি দানে তা আমি মিসকি তাব্বাস আর ফিরে হিনা কান্ন দেবে না আং হেনু কে জামাত কা জুসুয়াইকাতাইনি কি কে কোন কামাকু এর মাসে কুদিন রাট্টি কুদিন পাটি এদিন মাকু মাসালে এনে মেয়ার মেয়ে মিউ না ওয়াত্তার কোকে আমি বেবো মাসালে এই হারাং কামেং এই হারাং কামেং এই নিয়াফাতি বেশ দিয়েন নুকুরে বেনে এত্তাং কোলনু বেহেটনে দিউ কফায় দিউ কুরে নিয়া এক্কম মিহাম ফাহাতা দিউ কুরে এন নুনি এক্ক কোরে আলে হবাহাতা দেন নিয়াফাতি সালিস দুহাব বলে ইতুরে নুকুরে বেনে ইতুর কফে বাহাতা গেন মানে সালিস আমার কাঁডান জিয়ে সালিস দুয়াস বান্দেন এমে দিউ কফ বেহেটেনি সালিস তো সুমকুন জিয়ে কাঁডা নিয়াফাতি এই কাহলে কামেন এই কাহলে কামেন এগে আসলু বাহাকে বেজিয়া কুদিন হায়রাম বান এগে বাহাকে কি হয়েছে কাহলে বাহাকে এ বড় হাঙ্গুরাম আগে হিং কামেন এই যে আংহেন দিউ কোরআন ফেরি এই এমি হুঙ্গাতা মি হুঙ্গাতা মি হুঙ্গে ইফতের কাং ফের গানে গান দাতি এমি হুঙ্গাকে বাকিয়ালাং দিয়ে নিয়া ফাতি দিউ করি এমি নহামালা দে একামিনা রীতি বেগে এ রীতি ইচ্ছে নুনা নিয়া ফাতি কোরআন জানাবার কাং জানাবার মিনা নি বাকি ইনসান যে রীতি কোং সাফ কো কান্ডা ফা বাট আমি হার দে নিমুনি কান্নে গে বাঙ্গে রং এ ওল সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।